আমি করু বহিদি মাজুলী নে নলবারী খদিয়া নে ধুবুরী যতেই বিচারা ততেই দুয়ো থাকিম তুমি যদি কোয়া চন্দ্র তো ঘর পাতিম রং ঘর তারে ঘর জিলাকে খাজি দিম লুই তার বুকুতে তাজমহল গড়ি দিম জয় লক্ষ্মী বদল জিলাকে খাজি দিম তোমাকো লাগিলে অগ্নি গরু গড়ি দুয়ো মিলিম গই কামাখ্যা মন্দিরতে বিয়া পাতিম গই।